আল্লাহ পাক আল্লাহর নবীদেরকে দিয়ে এই জিনিসটাই বাস্তবায়ন করে দেখিয়েছেন যে নিজেরা যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আহাল তাকে বাঁচাইতে হবে। আহালের উপরে আমার বল প্রয়োগ করার অধিকার আল্লাহ দিয়ে দিয়েছেন, আমার ছেলে মেয়েদের উপরে আমার বল প্রয়োগ করার অধিকার আছে, আছে না? মোরো আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার, 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, তার শাস্তি দাও, মারো। 10 বছর হয়ে গেছে তোমার মেয়ে পর্দা করে না, তারে প্রহার করো। স্ত্রী তোমার কথা শুনে না, প্রথমে সালিশ বৈঠকের আয়োজন করো, ওয়াজ করো। অনেকগুলা নসিহত, অনেকগুলা পর্যায় হয়েছে, এমন পর্যায়ে গেছে ও বলতেছে তোমার কথা শুনবো না, আমি পর্দা করতে পারবো না, আমি নামাজ পড়তে পারবো না, আমি এটা ছাড়তে পারবো না। বাস আলহামদুলিল্লাহ দুইজনে বিচ্ছেদ হয়ে যাও, আলাদা হয়ে যাও। ইসলাম এর জন্য তালাকের রাস্তা রাখছে। জাহিলি যুগে এরকম আলাদা হওয়ার কোন রাস্তা ছিল না, আল্লাহ পাক রাস্তাটা বের করে দিয়েছেন। কারণ এই রাস্তা না থাকলে আপনি ওর কারণে জাহান্নামে যাবেন। এই জন্য আপনার আহালকে, আমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতেই হবে। আল্লাহ পাক সতর্ক করে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল্লাকুম ফাহযারুহুম। ও ঈমানদাররা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান সন্ততিরা তোমাদের জন্য শত্রু, ফাহযারুহুম, খবরদার তাদের ব্যাপারে সতর্ক থাকিও। আপনি আমি মনে করি সবচেয়ে বন্ধু, সবচেয়ে আপনজন আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী। আল্লাহ বলতেছেন আপনজন, ঠিক আছে, এই আপনজন ততক্ষণ আপনজন যতক্ষণ তুমি তাদেরকে আল্লাহর দিনের উপরে রাখতে পারবা। আল্লাহর দিন থেকে তোমার হাল বিচ্যুত হয়ে গেছে, মনে রাখিও এরা তোমার দুশ্মনে পরিণত হয়ে গেছে, এরা তোমার শত্রু, খবরদার। ফাহযারুহুম, এদের ব্যাপারে তুমি সতর্ক থাকবা। সতর্ক না থাকলে যে কোনো সময় এরা তোমাকে সবল মারতে পারে, মানে এদের কারণে তুমি জাহান্নামে যাওয়া লাগতে পারে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ, এগুলা তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা স্বরূপ, এগুলা কঠিন পরীক্ষা। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আজকে আমরা আহলের খবর নেই, পরিবারের খবর নেই, পরিবারে নামাজ আছে কিনা, পরিবারে পর্দা আছে কিনা, পরিবারে দিন আছে কিনা, এগুলার কোনো খবর নাই। অনেকে আছে সকালবেলায় উঠে ফজর আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যায় বসে রয়েছে, কিন্তু ঘরের মধ্যে তার স্ত্রী নামাজের জন্য উঠে নাই, তার ছেলে মেয়েরা উঠে নাই, হে প্রথম রাকাতে একবারের প্রথম সারিতে ইমামের পিছনে যায় বসে রয়েছে। ওই আল্লাহর বান্দা মসজিদে যায় এইভাবে আগে ভাগে বসে না থেকে, তার উপরে ফরজ হইল যতক্ষণ পর্যন্ত তার ঘরের, তার স্ত্রী, তার ছেলে মেয়েরা ঘুম থেকে না উঠবে, এতক্ষণ পর্যন্ত সে প্রচেষ্টা চালাইতে থাকবে। প্রয়োজনে ফজরের ওয়াক্ত থেকে শুরু করে রাতে আসা পর্যন্ত চালাইবে, তাও এদেরকে ঘুম থেকে তুলেই ছাড়তে হবে, কারণ না হয় সে জাহান্নামে যাবে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে এটা করা ছাড়া তার সামনে আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। কারণ আল্লাহ পাক ফরজে আইন করে দিছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আচ্ছা, এখন সবাইকে বাঁচাইতে হবে কিসের থেকে? নিজেকে, আহালকে বাঁচাইতে হবে কিসের থেকে? আল্লাহু আকবার। আল্লাহ পাক একটা জান্নাত বানায় রেখেছেন, আর একটা বানায় রেখেছেন জাহান্নাম। জান্নাতটা কেমন? জান্নাত কোনোদিন দেখছেন? কে কে দেখছেন দেখি? জান্নাত কেউ দেখেন নাই, জাহান্নাম দেখছেন? আচ্ছা, দেখছে কে বলেন তো দেখি? মানুষের মধ্য থেকে জান্নাত জাহান্নাম কে দেখছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দেখাইছেন। আল্লাহ রাসূল দেখেন নাই, দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার কোনো ক্ষমতা, দেখার কোনো পাওয়ার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত ঘুরে দেখায় নিয়ে আসছেন। জাহান্নাম ঘুরাই দেখায় নিয়ে আসছে। কারণ এই কোটি কোটি মানবতার মধ্য থেকে একজন মানুষকে হইলে তো দেখানো দরকার, যিনি হলেন ইমামুল মুত্তাকিন রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ রাব্বুল আলামিন, তাকে নিয়ে জান্নাতও দেখাইছেন জাহান্নামও দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে জান্নাতের অনেক বর্ণনা দিয়েছেন, জাহান্নামের অনেক বর্ণনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাত এমন এক জিনিস, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবে বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানিয়েছেন যেটা দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই। দুনিয়ার মধ্যে যত অত্যাধুনিক যত বাড়ি ঘর হোটেল যত রকমের যা কিছু আছে, জান্নাতের মতো বাসস্থান জান্নাতের মতো বাড়ি দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান দুনিয়ার কোনো কান কোনোদিন জান্নাতের কথা শুনে নাই, মানে জান্নাতের এত নাজ নিয়ামতের বর্ণনা দুনিয়ার মানুষ কোনোদিন শুনে নাই। কোন মানুষের কাল্প কোন মানুষের হৃদয় এটাকে চিত্রায়ন করতে পারবে না, কোন মানুষের পক্ষে সম্ভব না জান্নাতের নাজ নিয়ামতের বিস্তারিত বিবরণ তুলে ধরা। সুবহানাল্লাহ, মানে জান্নাতের ভিতরে এত রকমের নাজ নিয়ামত আল্লাহ পাক রাখছেন এগুলোর বিবরণ কোনো মানুষ দিতে পারবে না। যেমন আপনাদেরকে কালকে যদি বলি যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন যে শুনো, এই বদরপুরে রুস্তমপুরে এই এলাকার যত মানুষ আছো তোমাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি আল্লাহ কি কি দিমু কি কি লাগবে একটা লিস্ট দাও লিস্ট করো। যদি আপনাদেরকে আমাদেরকে বলে যে তোমরা ২৪ ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকতে হলে তোমাদের কি কি জিনিস দরকার একটা লিস্ট দাও, দিতে পারবেন? দিতে পারবেন? পারবেন না। আপনি হয়তো খাবারের বর্ণনা দিবেন পানীয়ের বর্ণনা দিবেন, কিন্তু এর বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে জমিনে বাঁচিয়ে রাখার জন্য এর মাঝখানে কত রকমের উপাদান আল্লাহ রাব্বুল আলামিন দিছেন যেগুলোর নামও আমি আপনি জানি না, কত রকমের জিনিস যে আছে এখানে। এই যে আমরা মানুষগুলো বেঁচে আছি, এগুলো বেঁচে থাকার জন্য আল্লাহ পাক কত রকমের উপাদান দিছেন আমরা এগুলোর নামও জানি না। এই যে নিঃশ্বাস নিতেছি, নিঃশ্বাস বের করতেছি, শরীরের ভিতরে কত জায়গায় কত অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতেছে, এইগুলা নড়াচড়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই উপাদানগুলো দিয়েছেন যেগুলোর নামও আমরা জানি না। আল্লাহ যদি বলেন এগুলোর নাম দাও লিস্ট দাও, তুমি বেঁচে থাকার জন্য কি দরকার, জমিনে নিজে বেঁচে থাকার জন্য কি কি জিনিস দরকার, এই তালিকাও আমাদের কাছে নাই। আমরা তো বেঁচে আছি, আমি বেঁচে থাকার জন্য কি কি দরকার এই তালিকাও আমাদের কাছে কিন্তু নাই। তাহলে জান্নাতের এত নিয়ামত এটার বর্ণনাও মানুষের কাছে দেওয়া সম্ভব না, কারণ আপনি আগে থেকে শিখতে হয় নাম জানতে হয় তারপরে না বলবেন। অনেক জিনিস আছে দেখা যায় আমরা কোনোদিন দেখি নাই, হঠাৎ করে আমরা কোনো বড় হোটেলে গেলে অনেক জিনিস দেখি যেগুলো আমরা এর আগে দেখিনি, হয় না এরকম? তখন আপনারা জিজ্ঞেস করলে যে এটা কি আপনি নাম বলতে পারবেন? নাম বলা সম্ভব না। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা বানিয়ে রেখেছেন, আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক প্রথম শিখিয়েছেন নাম। আদম আলাইহিসসালামকে বানানোর পরে আল্লাহ পাক সর্বপ্রথম যেটা শিখিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে প্রত্যেকটা জিনিসের নাম শিখিয়েছেন। শিখানোর পরে আদম আলাইহিসসালাম বর্ণনা দিছেন, আল্লাহ পাক প্রথম তালিম দিছেন শিখাইছেন, তারপরে আদমকে বলছেন আদম এগুলো বলে দাও, আমবি হুম বি আসমাইহিম। এখন জান্নাতের ভিতরে যে জিনিসগুলো আছে, আগে তো আমি আপনি জান্নাতে যাই এগুলোর নাম শিখতে হইব, নাম না শিখলে আপনি কেমনে বুঝবেন এটা কি জিনিস। আল্লাহ পাক এমন এমন জিনিস বানিয়ে রেখেছেন যেগুলো আমরা চোখেই দেখি নাই কানেই শুনি নাই, তো এগুলো বর্ণনা দিব কিভাবে? এই জন্য এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত এমন এক জায়গা যেই জায়গার চিত্রায়ন কোনো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এক একটা ইটকে লাবিনাতুন মিন জাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুন মিন লুউলুইম মাকনুন, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এক একটা ইটকে স্বর্ণ দিয়ে বানিয়েছেন, এক একটা ইটকে রূপা দিয়ে বানিয়েছেন, এক একটা ইটকে আল্লাহ রাব্বুল আলামিন মনি মুক্তা দিয়ে বানাইছেন, সুবহানাল্লাহ। জান্নাতের ইটগুলো মাটির ইট না, পাথরের ইট না, কোন কোন ইটটা স্বর্ণের, কোন কোন ইটটা রূপার, কোন কোন ইটটা মনি মুক্তা। কোন আল্লাহর বান্দা যদি সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ওই ব্যক্তি জান্নাতের একটা ইটের দামের সমপরিমাণ ইবাদত করতে পারবে না। জান্নাতের বাকি দাম দেওয়া দরকার না, খালি একটা ইটের দাম দিবেন, সারা জীবন ইবাদত করে একটা ইটের দাম দিতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউদখিলা আহাদান আল জান্নাতা আমালুহু, কোন ব্যক্তি তার আমল দিয়ে কোনোদিনও জীবনে জান্নাতে যেতে পারবে না। কোন ব্যক্তি আমি আপনি যা আমল করি এগুলো দিয়ে জান্নাতের ইটও তো একটা কিনা যাবে না, আপনি কি জান্নাতে যাবেন? যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন, রহম করে জান্নাত না দিবেন, এতক্ষণ কেউ জান্নাত পাবে না। সাহাবায়ে কেরাম মনে করলেন, মনে হয় আমাদের আমল তো কম, অল্প আমল, এই জন্য মনে হয় আমরা পাব না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তো মহাসাগরের মতো, মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দিয়ে যেতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও কি যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর রহমত দিয়ে আচ্ছাদিত করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবীও জান্নাতে যেতে পারবো না। আল্লাহ আকবার, মহাসাগরের মতো আমল দিয়েও জান্নাতে যাওয়া সম্ভব? কারণ কি, এই জান্নাতের যে নিয়ামত, এই নিয়ামত গুলোর এত দামি, এত মূল্যবান, এগুলো কোনো আমল দিয়ে কিনা সম্ভব না। আল্লাহ পাক কোরআনে কারিমে জান্নাতের অসংখ্য বর্ণনা দিয়েছেন। বড় একটা জান্নাতের বৈশিষ্ট্য হলো তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআনে যত জায়গায় দেখবেন জান্নাতের কথা বলছেন, সাথে আল্লাহ পাক এই কথাটা বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতটা এমন এক জান্নাত যে জান্নাতের ভিতরে নহর গুলো প্রবাহিত, নহর প্রবাহিত, সুবহানাল্লাহ, অসংখ্য রকমের নহর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুধের নহর, মধুর নহর, পবিত্র সুন্দর স্বচ্ছ পানির নহর, বিভিন্ন রকমের নহর, বিভিন্ন রকমের ঝর্ণা দ্বারা, বিভিন্ন রকমের সিস্টেমে, বিভিন্ন রকমের দিক থেকে নয়না বিরাম করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বানিয়ে রাখছেন, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ পাক এই নহরগুলো জান্নাতের শোভা বর্ধনের জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য রাব্বুল আলামিন শুধু নহর আর নহর, নহর আর নহর দিয়ে রাখছেন, সুবহানাল্লাহ। আপনি যেখানে যাবেন, শুইতে যাবেন ওখানেও দেখবেন যে নহর, খাইতে যাবেন ওখানেও নহর, হাঁটতে যাবেন ওখানেও নহর, গল্প করতেছেন মাঠের মধ্যে এখানেও নহর, খেলাধুলা করতেছেন ওখানেও নহর, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এমন কিছু নাই যে জিনিস আপনার দরকার, এক কথা বলতে গেলে আপনার যা দরকার আপনি যা খাইতে চান সব জান্নাতে আছে, আপনি যা পান করতে চান, আপনি যা ব্যবহার করতে চান সব জিনিসের ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ আল বুখারীর হাদিস, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা আমি তোমাদের সাথে যা ওয়াদা করেছিলাম সেই ওয়াদা অনুযায়ী সব জিনিস তোমরা পাইছো কিনা? আল্লাহু আকবার, সব পাইছো? আল্লাহর বান্দারা বলবেন, রাব্বুল আলামিন এমন পাওয়া পাইছি যেটা আমরা জীবনে কল্পনাও করি নাই, আপনার ওয়াদার চাইতেও আমরা বেশি পাইছি, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলবেন, বান্দা তোমাদের আর কিছু দরকার আছে কিনা? এখন কিছু কিছু মানুষ আছে বেশি আরামে থাকলে ভালো লাগে না, এখন জান্নাতের এত আরাম সব পাইছে তাও এত ভালো লাগে না, আল্লাহ সব তো পাইছি তবে আর একটু ভালো হইতো। দুনিয়াতে কৃষি কাজ করতাম, গরু ছিল, লাঙ্গল ছিল, জুয়াল ছিল, কত কিছু ছিল, জান্নাতে তো এগুলো কিছু দেখি না। আল্লাহ সুবহান তাআলার সাথে সাথে জান্নাতের ভিতরে এই গরু লাঙ্গল জুয়াল চাষাবাদের ব্যবস্থাও করে দিবেন, সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, দুনিয়াতে চাষাবাদ করে ফসল লাগানোর পরে তিন মাস পর্যন্ত অপেক্ষা করছো, চার মাস পর্যন্ত অপেক্ষা করছো ফসল আসার জন্য, কিন্তু জান্নাতের জমিন এত উর্বর, জান্নাতে এখান দিয়ে লাগাইবা পিছনে দিয়ে কাটা শুরু করবা, সুবহানাল্লাহ, লাগাইবা আর ফসল পিছনে এদিকে লাগানো শেষ হইতে হইতে ওইদিকে পাকে গেছে কাটা শুরু করবা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজের রাত্রিতে মুসা আলাইহিস সালামের দেখা হয়েছে, অনেক ঘটনা বর্ণনা আছে হাদিসের মধ্যে। একটা কথা মুসা আলাইহিস সালাম বলে দিছেন, আপনার উম্মতকে বলে দিয়েন জান্নাতের জমিনটা খুবই উর্বর, সুবহানাল্লাহ, জান্নাতের জমিন খুবই উর্বর, এটার ভিতরে কোনো জিনিস লাগাইলে, গাছ লাগাইলে গাছটা এত তাড়াতাড়ি বড় হয়, এত তাড়াতাড়ি ফল ধরে, যেটা অন্য কোনো জায়গায় সম্ভব না, সুবহানাল্লাহ। আপনার উম্মতকে বলবেন বেশি বেশি করে জান্নাতের ভিতরে গাছ লাগাইতে, সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ লেগে যায়, আলহামদুলিল্লাহ বললে জান্নাতে গাছ লেগে যায়, আল্লাহু আকবার বললে জান্নাতে গাছ লেগে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে গাছ লেগে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে জান্নাতে গাছ লেগে যায়, আল্লাহর এক একটা জিকির করলে জান্নাতের ভিতরে এক একটা গাছ লেগে যায়, সুবহানাল্লাহ। তাহলে যে যত বেশি পারে আপনার উম্মতকে বলবেন গাছ লাগাইতে, আল্লাহু আকবার। কিছুদিন আগে মানুষ আমাদের দেশে ডেস্টিনির গাছ লাগাইতো, কক্সবাজারে খালি গাছ আর গাছ, গাছ লাগাইতেছে, এটার জন্য মানুষ কত পাগল, গাছ লাগাইতে যায় মূল টাকাও গেছে সব গেছে। কিন্তু আল্লাহর জান্নাতে যত বেশি গাছ লাগানো যাবে এটার কোনো ক্ষয়ক্ষতির বা হারানোর কোনো সম্ভাবনা নাই। গাছ যে যত বেশি লাগাইতে পারেন জান্নাতের মধ্যে, আর গাছ যত বেশি লাগাইতে পারবেন জায়গা তত বেশি দখল করতে পারবেন। ধরেন আপনি গাছ লাগাই ফেলছেন জান্নাতের ভিতরে 100,000 গাছ, 100,000 গাছের জায়গা তো আপনি পাইবেন, গাছ বেশি মানে জায়গা দখল বেশি, গাছ কম জায়গাও কম, গাছ যার যত বেশি গাছ এগুলো তো লাগানো হচ্ছে, যত লাগাইতেছেন তত জায়গা বাড়তেছে, যত লাগাইতেছেন তত জায়গা বাড়তেছে। তাহলে জান্নাতের জায়গা বাড়ানোর বিশাল একটা মাধ্যম জান্নাতে গাছ লাগানো, সুবহানাল্লাহ। ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআহ, আল্লাহু আকবার। কোন রকমের খাত চান, কোন খাতে শুতে চান, আল্লাহ বলতেছেন ফিহা সুরুরুম মারফুআহ, এমন উচ্চ মর্যাদার, এমন উচ্চ মানের খাট পালনের ব্যবস্থাও আমি আল্লাহ জান্নাতে রাখছি, সুবহানাল্লাহ। কারণ মানুষের সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে, একটা ভালো খাট জোয়াইব, কি বলেন? মেয়েটা বিয়ে দেওয়ার সময় বাপে আর কিছু দিক আর না দিক একটা খাট কিনে দেয় ভালো করে, দেয় না? তারপর সবাই চায় একটা ভালো ঘরের মধ্যে আর কিছু থাকুক আর না থাকুক একটা ভালো খাট দরকার। আল্লাহ বলতেছেন ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ, আমি আল্লাহ জান্নাতের ভিতরে উচ্চ উচ্চ মানের খাটও বানায় রেখেছি। খাটে চিন্তা করিও না, কোন খাটে শুতে চাও, স্বর্ণের খাটে না রূপার খাটে না মণিমুক্তার খাটে না কোন খাটে? ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাউদুআ, এটার ভিতরে তুমি কোন গ্লাসে খাইতে চাও, তুমি কোন জগে কোন প্লেটে কিসের মধ্যে খাবার খেতে চাও, এইরকম বিভিন্ন ধরনের পাত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। দুনিয়াতে স্বর্ণের পাত্রে খাওয়া নিষেধ, স্বর্ণের পাত্রে কোনো কিছু খাওয়া নিষেধ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য স্বর্ণের প্লেট বানিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। জান্নাতীরা স্বর্ণের প্লেটে, মণিমুক্তার প্লেটে, বিভিন্ন রকমের প্লেটে খানা খাবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আকওয়াবুম মাউদুআ, আল্লাহ পাক বলেন নিমক দানি ছোট ছোট আমরা কি করি যখন খাই চারিদিক দিক এটা বট্টা এটা লবণ এটা ওই এটা এই এরকম কতগুলো ছোট ছোট থাকে না, বড় প্লেট গুলো হলো আকওয়াব মাওদুআ, আর ছোট ছোট যেগুলো আল্লাহ বলেছেন নামার কুমাসকুফা চারিদিক থেকে এগুলো সুন্দর করে সাজায় গুছায় রাখা হয়েছে। সুবহানাল্লাহ, তোমার রুম গুলাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, তোমার বালিশ গুলা পর্যন্ত একটার পর একটা সুন্দর ভাবে সাজানো গুছানো আছে। অর্থাৎ আল্লাপাক জান্নাতটাকে সর্বোচ্চ নিয়ামত দিয়ে আল্লাপাক সাজাই রেখেছেন। সুবহানাল্লাহ, এর বিপরীতে জাহান্নাম যেটা এটা কিরকম? আল্লাহ জান্নাতের নিয়ামতের বর্ণনা দেওয়া যেমন কঠিন, জাহান্নামের আজাবের জাহান্নামের দুরবস্থার বর্ণনা দেওয়াও এর চাইতে আরো কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় জাহান্নামের চিত্র তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের একটা বড় পরিচয় হলো কুল্লামা নাদেজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের বড় বৈশিষ্ট্য হলো কুল্লামা নাদেজাত জুলুদুহুম, যখন জাহান্নামের ভিতরে তোমার এই চামড়াটা যখন জ্বলে পড়ে শেষ হয়ে যাবে, বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, এটাকে পরিবর্তন করে তোমাকে আরেকটা নতুন চামড়া লাগাই দেওয়া হবে, লিয়াযুকুল আযাব, যাতে তোমার আযাবের সাতটা আযাবের মজাটা আরো বেশি হয়। নাউযুবিল্লাহ, তোমার এই চামড়া একবার জ্বলে যাবে, এই কথা মনে করার কোনো কারণ নাই। জাহান্নামে একবার গেলাম, একবার জাহান্নামের গুণে জ্বলে তো আমি শেষ হয়ে যাব, শেষ হওয়ার কোনো উপায় নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে দুই দিকের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, জান্নাতীদেরকেও ডাকবেন এদিকে তাকাও, জাহান্নামীদেরকেও ডাক দিবেন এদিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে মৃত্যু নামক জিনিসটাকে জবাই করে দিবেন, জবাই করে দিয়ে বলবেন বান্দা দুনিয়ার জমিনটা তোমাদের জন্য ছিল, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদের জন্য হায়াত সৃষ্টি করেছিলাম, মাউত সৃষ্টি করেছিলাম, কিন্তু আজকে থেকে তোমাদের জন্য মৃত্যুকে চিরতর জবাই করে দেওয়া হইল, আর তোমাদের কারো মৃত্যু নাই, এখন থেকে শুধু জীবন আর জীবন। সুবহানাল্লাহ, মৃত্যু নাই, মৃত্যু শেষ, এখন মৃত্যু শেষ কিন্তু একবার জ্বলে পড়ে শেষ হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলে দিচ্ছেন বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, একবার চামড়া শেষ হইলে আমি আল্লাহ আবার নতুন নতুন চামড়া বানাই দিই। জাহান্নামের বৈশিষ্ট্য হলো পুড়ে শেষ হয় না, দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো এটা উপরের দিক থেকে মানুষকে আক্রমণ করে, উপরের দিক থেকে গ্রাস করে, জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো এটা ভিতরের থেকে শুরু করে, উপরের আগুন বাহিরের থেকে ভিতরে যায়, কিন্তু জাহান্নামের আগুনটা ভিতরের থেকে বাহিরে যায়, এটা প্রথমে ভিতরে ধরে, ভিতরে ধরে ভিতরের থেকে বাহিরে যায়। দুনিয়ার আগুনের উত্তাপ বাড়ানোর জন্য আমরা গ্যাসের মাত্রা বাড়াই দিই, চুলার মধ্যে লাকড়ির মাত্রা বাড়াই দিই, যারা সাধারণ চুলা রান্না করি আগুন বাড়ানোর জন্য লাকড়ি বাড়াই দিই, আবার যারা গ্যাসের চুলা রান্না করে গ্যাসের মাত্রা বাড়াই দিই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে মাত্রা বাড়ানোর জন্য পাথর দিয়ে রেখেছেন, যে পাথর গুলা দিলে জাহান্নামের আগুনের উত্তাপ বেড়ে যায়। এই জন্য কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলছেন, এখানেও বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, বান্দা ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর। তো পাথর কেন? পাথর দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দিবেন। মুফাসসিরিন কেরাম দুইটা তাফসীর করেছেন, একটা তাফসীর হলো পাথর আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি দিবেন এই জন্য যাতে জাহান্নামের আগুনের উত্তাপটা আরো বাড়তে থাকে জ্বালানি হিসাবে। আবার কোন কোন মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, যুগে যুগে মুশরিকেরা যেই জিনিসগুলো দিয়ে শিরক করে এগুলো বেশিরভাগ পাথর দিয়ে বানানো, শিরকের কেন্দ্রবিন্দুগুলা পাথরের বানানো। যেমন যারা কবর কেন্দ্রিক শিরক করে কবরগুলাকে পাকা করে, পাকা করে না, পাকা করার পরে শিরকে রূপান্তর করে, যতদিন কাঁচা থাকে এতদিন শিরকে রূপান্তর হয় না। দেখবেন কাঁচা কবর যেগুলো আমাদের আশেপাশে কবরস্থানে যেগুলো কাঁচা কবর পাকা করা হয় নাই এগুলোর মধ্যে কিন্তু শিরক নাই। যেগুলোর পাকা করছে, উঁচু করছে, ঘর বানাইছে, বিল্ডিং বানাইছে, ওইগুলো কেন্দ্রিক শিরক। তাহলে জাহান্নামের মধ্যে ওই শিরককারীদেরকে, কবর পূজারীদেরকে, কবরের ইবাদতকারীদেরকে দিবেন না, ওই কবরটা সহ দেওয়া হবে। এই জন্য বলছে ওয়াকুদুহা নাস ওয়াল হিজারা, যেটা কেন্দ্রিক তারা শিরক করতো ওইটা সহ। অনেক জায়গায় দেখবেন পাথরের সামনে চুপ করে দাঁড়ায় রয়েছে মাথা নিচু করে, পাথর কেন্দ্রিক শিরক করতেছে, ওই শিরকটা সহ, ওই পাথরটা সহ জাহান্নামে দেওয়া হবে। মুশরিকেরা কাবার ভিতরে আল্লাহর ঘরে যে 360টা মূর্তি বানিয়েছিল এগুলো সব পাথরের মূর্তি। আল্লাহ পাক এই পাথরের মূর্তির পূজারীদেরকে, এবাদতকারীদেরকে যখন জাহান্নামে দিবেন সাথে তার ওই লাত, উজ্জা, মানাত, হুবল এগুলো সহ দিবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহু আকবার। এই জাহান্নাম পাহারা দেওয়ার জন্য যাদেরকে আল্লাহ পাক প্রহরী হিসাবে নিয়োগ দিছেন, এমন মনে করার উপায় নেই যে ওই দারোয়ানদেরকে কিছু টাকা পয়সা দিয়ে একটু বের হওয়া যাবে, সুযোগ সুবিধা ভোগ করা যাবে। আল্লাহ পাক সাথে সাথে বলে দিচ্ছেন আলাইহা মালাইকাতুন গালাজুন শাদাদুন, এই জাহান্নামের এখানে এমন এমন ফেরেশতাদেরকে আমি আল্লাহ নিয়োগ দিয়েছি, গালাজুন শাদাদুন, এরা হলো সবচেয়ে কঠোর, সবচেয়ে কঠিন হৃদয়ের অধিকারী। গালাজুন মানে গালিজ থেকে একেবারে কঠিন হৃদয়ের অধিকারী, শাদাদ মানে খালি কঠিন হৃদয় না, কঠিন শক্তিশালীও বটে। এদেরকে জাবানিয়া বলা হয়, সানাদ জাবানিয়া। কাফেরেরা ঠাট্টা করত, একটা আয়াতে আল্লাহ বলছেন 19 জন জাহান্নামের তেসাতা আসার, তো এরা বলতো যে কয়েকজন যুবক ছিল মুশরিকদের মধ্যে, বিশেষ করে আখনাস ইবনে সুরাইক, সে বলতো মিয়া আমি একাই তো 18 জন পারি, যদি 19 জন হয় তো 18 জনকে আমি একাই মোকাবেলা করবো, তোমরা সবাই মিলে একজনের সাথেও পারবে না, তাহলে জাহান্নামে 19 জন থাকলে অসুবিধা কি, আমাদেরকে জাহান্নামে নিতে পারবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন সানাদু জাবানিয়া, আমি জাহান্নাম পাহারা দেওয়ার জন্য যে ফেরেশতাদেরকে রাখছি এদের নাম জাবানিয়া, এদের মাথার চুল থেকে পা পর্যন্ত, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত, মানে এদের লম্বা এতটুকু, এরা এক একজন এত বিশাল শক্তির অধিকারী, এরা একজনই যথেষ্ট। এদের এই কাঁধে আর এই কাঁধে কয়েক লক্ষ মানুষ থাকতে পারে, এরকম বিশাল বিশাল ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের কারারক্ষী হিসাবে, পাহারাদার হিসাবে আল্লাহ পাক নিয়োগ দিয়েছেন। এখানে আল্লাহ পাক তাদের পরিচয় দিয়েছেন গালাজুন শাদাদুন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারুন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশ দেন সেটাই পালন করেন, বিন্দু মাত্র আল্লাহ নির্দেশ পালনের ব্যাপারে কোনো গাফলতি নাই। আল্লাহু আকবার। কবরের মধ্যে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবেন, আসবে না? আপনাদের এদিকে আসে নাই, এদিকে আসে ফরিদগঞ্জের দিকে আছে। আচ্ছা ওই দুজনের নাম কি বলেন তো দেখি, মুনকার ওয়া নাকির। এই মুনকার ওয়া নাকির যে দুজন আছে, আল্লাহু আকবার, এরও গালাজুম শাদাদুম, এরও খুব কঠোর, খুব মারাত্মক। আপনি কোবারে যে গড়টাতে আপনাকে আমাকে রেখে আসা হচ্ছে, গড়টার দৈর্ঘ্য কত, প্রস্থ কত বলেন তো দেখি। যে গড়ের স্থায়ী বাসিন্দা, যে গড়ে শত শত বছর ধরে, অগণিত বছর ধরে আমি আপনি থাকবো, ওই গড়টার দৈর্ঘ্য কত, প্রস্থ কত? আরে যে কবরটা দেওয়া হচ্ছে, কবরটার লম্বা কত? সাড়ে তিন হাত, বা আর একটু বেশি দিলে নয় সাড়ে হাত দিছে, এর বেশি তো না। আর এদিকে দেড় হাত দুই হাত তো দেও না, এমন ভাবে দে কবর গুলাতে, এই তো আপনার লাশকে শোয়াইতে মুশকিল হয়, বেশি জায়গা দিই না আমরা, জায়গা কিন্তু খুব কম। এই ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা ঘরের মধ্যে আমরা রেখে আসতেছি, এবং ওইটাই আমাদের অরিজিনাল বাড়ি। যিনি জমিনের মধ্যে সবচেয়ে বড় কোটিপতি, বাংলাদেশের যিনি সবচেয়ে বড় ধনী, উনারও বাড়ি হলো ওইটা। আবার যার কিছুই নেই, বাংলাদেশের সবচেয়ে দরিদ্র, সবচেয়ে মিসকিন, সবচেয়ে ফকির, ওই মানুষের বাড়িও হলো ওইটা। এবং সব মাটির তৈরি বাড়ি, সব মাটির তৈরি না, এই লম্বা দৈর্ঘ্য প্রস্থ সব একই, সব মানুষের বাড়ি একরকমই। হয়তো সাময়িক অল্প কয় বছর একটু ভালো ঘরে আর নিম্নমানের ঘরে থাকি, কিন্তু অরিজিনাল বাড়ি হলো ওইটা। ওই বাড়িটার মধ্যে এমন ভাবে রাখা হয়, উপরের দিকে কোনো আলো বাতাস নাই, একটা ছিদ্র রাখা হয় না যেখান দিয়ে একটু আলো বাতাস ঢুকবে, একটু পানি ঢুকবে, কিছু একটা ঢুকবে, এরকম সব ছিদ্র বন্ধ করে দেওয়া। চতুর্দিকে অন্ধকার, ছোট্ট একটা ঘরের মধ্যে আমি আপনি শুয়ে রয়েছি, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের দুজন ফেরেশতা আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দুজন ফেরেশতা আসবেন এরা হলেন আসওয়াদানে আজরাকানে, এই দুজন ফেরেশতা কুচকুচে কালো রঙের, এই দুজন ফেরেশতার চোখগুলা হলো নীল বর্ণের। এখন আপনি অন্ধকার ঘরে বসে আছেন, অন্ধকারের মধ্যে যদি দুজন মানুষ আসে, দুজন ফেরেশতা আসে, চোখগুলা নীল বর্ণের, মানুষগুলা কুচকুচে কালো। আপনি রাতে তিনটা বাজে এখান দিয়ে রুস্তমপুরে দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, এইরকম কুচকুচে কালো দুইটা মানুষ যদি রাস্তায় দেখেন দাঁড়ায় রয়েছে, আপনার অবস্থাটা কেমন হবে? আপনি লাশ হয়ে যাবেন সেখানে, আর আপনার নেওয়া লাগবে না। কুচকুচে দুইজন নীল চক্ষু বিশিষ্ট মানুষ, এত কিছু লাগে না, খালি হাঁটার সময় একটা বাঁশ নড়াচড়া করলে তো আপনি বেহোশ। কবরস্থানের পাশে দিয়ে, রাস্তার পাশে দিয়ে যাইতেছেন, একটা বাঁশ লড়ি উঠছে, বা সর্বনাশ, আপনার জিনে ধরে ফেলছে, ভূতে ধরে ফেলছে, শেষ, ভয়ে। সেই কবরের ভিতরে এরকম ফেরেশতা গুলো আসওয়াদানে আজরাকানে, মানে ভয়ের মধ্যে ভয়। একদিকে আপনি আছেন বিপদের মধ্যে, অন্ধকার, লাইট নেই, আলো নাই, বাতাস নেই, আবার দুজন আসওয়াদানে আজরাকান, আবার দুজনে এসে আপনাকে বসাইলো, বসায় পরীক্ষা নিল, পরীক্ষায় পাশ করে ফেলছেন তো আলহামদুলিল্লাহ, পাশ করতে পারেন নাই, পাশ করতে পারছেন তো ভালো। ফেরেশতাদেরকে এরা যে গালাজুন শাদাদুন আপনি বুঝতেই পারবেন না, কিন্তু পাশ করতে পারেন নাই, আল্লাহ না করুক আমরা যেন সবাই পাশ করতে পারি, সকলে বলি আমিন। কোনো কারণে আল্লাহর যে বান্দা পাশ করতে পারবে না, ওই ফেরেশতারা এত কঠোর, এত গালাজুন শাদাদুন, তাদের হাতের মধ্যে থাকবে বিমাতারিকা মিন হাদিদিন, এদের হাতের মধ্যে থাকবে একটা লোহার হাতুড়ি, লোহার হাতুড়ি থাকবে। এই হাতুড়িটা এমন, লাউ দুরিবা বিহা আলা জাবালিন লাসারা তুরাবাহ, এই হাতুড়িটা দিয়ে একটা পাথরের পাহাড়ের উপরে যদি আঘাত করা হয়, ওই পাথরের পাহাড়টা ভেঙ্গে চুরমার হয়ে বালুতে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার, তাহলে কি কঠিন সাংঘাতিক এক হাতুড়ি নিয়ে এই ফেরেশতারা আসবেন, ওই হাতুড়ি দিয়ে লোকটাকে, একটা মানুষকে বাড়ি দিবেন। যেই আঘাতটা, যেই বাড়িটা একটা পাথর, পাথরের পাহাড়ের উপরে দিলে পাথরের পাহাড় ভেঙ্গে চুরমার হয়ে যায়, সেই আঘাতটা আল্লাহর একজন বান্দাকে একজন মানুষকে দেওয়া হবে। আবার একবার দুইবার না, একবার দেওয়ার পরে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আরেকজন আবার এনে এগুলোকে একত্রিত করবেন, আবার আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের নির্দেশে আবার মানুষের রূপান্তর হয়ে যাবে, আবার দেওয়া হবে বাড়ি, আবার ওই আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এভাবে চলতে থাকবে, কত ভয়ঙ্কর আজাবে কবর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মাঝে মাঝে সতর্ক করতেন, তা'আউযু বিল্লাহি মিন আযাবিল কবর, ও আমার উম্মতরা বেশি বেশি করে আল্লাহর কাছে আযাবে কবর থেকে পানা চাও। এজন্য প্রত্যেক নামাজের শেষ বৈঠকে পড়বেন কি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আয় আল্লাহ আমাকে আযাবে কবর থেকে রক্ষা করো। আমাদের বাংলাদেশের অনেক ভাইরা পড়ে না, জানেও না, দোয়ায় বাসরা খালি একটা পড়ে, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাও দোয়ায়ে মাসুরা, কিন্তু আরো কতগুলো দোয়ায়ে মাসুরা আছে। দোয়ায়ে মাসুরা মা উসিরা ফিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ যত দোয়া আছে সবগুলোর নাম দোয়ায়ে মাসুরা। তবে দোয়ায়ে মাসুরার মধ্যেও কিছু দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এগুলো নামাজের মধ্যে পড়ার জন্য। তোর মধ্যে একটা হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْسَمِ وَالْبَغْرَمِ এটা বাদ দিয়ে না আর একাধিক দোয়া মাসুরা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি গেলে একটা পড়তে হবে এটা জরুরি না, এটাও পড়বেন, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাও পড়বেন। তাহলে প্রত্যেক নামাজে আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমাকে আযাবে কবর থেকে রক্ষা করেন। কারণ এখানে যে ফেরেশতারা যে আযাব নিয়ে আসবেন এরা গালাজুন শাদাদুন খুবই কঠোর, আর জাহান্নামের যে কারারক্ষী পাহারাদার আছেন এরও গালাজুন শাদাদুন। জাহান্নামীরা খাবার খাইতে চাইবে, খাবার ক্ষুধা লাগবে না, আল্লাহ পাক তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। কি খাবার যেটার ব্যবস্থা করবেন সেটা হলো গিসলিন, জাকুম, এরকম খাবার, কাঁটাযুক্ত কঠিন এক খাবার। এই খাবারটা মুখে দিলে গলার মধ্যে যায়। এই খাবারটার বৈশিষ্ট্য হলো এটা কাঁটাওয়ালা, প্রথমে ছোট্ট থাকে, এটা ভিতরে গেলে আস্তে করে ছড়াই যায়। এটার কাঁটাগুলো ভিতরে গেলে গলার মধ্যে গেলে কাঁটাগুলো চারিদিকে ছড়াই গিয়ে বাস উপরে নিচে সব বন্ধ করে দিবে, এবং ওই কাঁটাগুলো চারিদিকে ছড়াই গিয়ে এটার বিষাক্ততা ছড়াইতে থাকবে খাবারটা। এবার জাহান্নামীরা আল্লাহর কাছে বলতে থাকবে, রাব্বুল আলামিন খাবারটা তো উপরেও যায় না নিচেও যায় না, আমাদেরকে একটু পানি দেন, পানি না খাইলে খাবারটা ভিতরের দিকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এমন খাবার এমন পানীয় যেটা দিয়ে তার ক্ষুধাও মিটবে না পিপাসাও মিটবে না, বরং তার আযাবকে একের পর এক শুধু বাড়াইতে থাকবে বাড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পানিটা দিবেন, এই পানিটা এত গরম এত উষ্ণ, এই গরম পানিটা ঢালার সাথে সাথে প্রথমে তার ঠোঁট গুলো এত বিশাল হয়ে যাবে, নিচের ঠোঁটটা নেমে নাভির নিচে চলে আসবে, উপরে ঠোঁটটা বড় হয়ে তার মাথার উপরে চলে যাবে। এটার উষ্ণতায় গরমে এই ঠোঁট ফুলে নিচেরটা নাভি পর্যন্ত চলে আসবে, উপরেরটা মাথার উপরে চলে যাবে। গলার ভিতরে যখন দিবে ওই জাকুম ফলটা এমন, এটা যত বেশি পানি পাবে তত ফুলতে থাকবে, যত বেশি পানি পাবে তত ফুলতে থাকবে। কিছু খাবার আছে এই খাবারকে পানি খাবেন খালি ফ্যাট ফুলবো, খালি ফ্যাট ফুলবে আছে না, অনেক খাবার আছে, এই জন্য এই খাবারকে পানি কম খাইতে হয়। জাহান্নামীদের খাবারটার সাথে সাথে যখন পানি দেওয়া হবে ওই পানির কারণে তার এটা আরো ফুলতে থাকবে, আরো আযাবটা বাড়তে থাকবে। পেটের মধ্যে যখন এই পানি পৌঁছবে পেটের নাড়ি বড়ি উত্তপ্ততায় তার বের হয়ে চলে আসবে। আল্লাহ আকবার, অসংখ্য জাহান্নামীদের আযাবের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য বর্ণনা জাহান্নামের দিয়েছেন। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, জাহান্নাম থেকে বাঁচতেই হবে, জান্নাত আল্লাহর কাছে চাইতেই হবে, জান্নাতের দিকে দৌড়াইতেই হবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, আয় আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই। আল্লাহ আপনার কাছে আমরা কোন জান্নাত? জান্নাতাল ফেরদাউস, সবচেয়ে বড়টা, সবচেয়ে বড়টা চাই। বড়টা চাইলে নিচের দিকে হইলেও পাইবেন, চাওয়ার সময় নিচেরটা চাইবেন কেন? যদি আগেই কন খালি ৪০ পাই ভাই ফাঁস করলে হইব, আপনি ফেল করার সম্ভাবনা আছে। যদি কোন আমি ফার্স্ট ক্লাস পান তাহলে সেকেন্ড ক্লাস হলেও পাইবেন। আল্লাহ রাসূল উম্মতকে শিখিয়ে দিচ্ছেন, উম্মতরা সবচেয়ে বড়টা চাও, ছোট চাইও না, জান্নাতুল ফেরদাউস। আর আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আবার ওটা সকাল সন্ধ্যা সাতবার বানাইবেন না, বাংলাদেশের সিস্টেম হলো এটা সকালে সাতবার সন্ধ্যা সাতবার, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত না, এটা দঈফ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য আপনি ওই সিস্টেম করা দরকার নাই, তবে সবসময় আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবেন, সবসময় অসংখ্যবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইতে হবে। আবার কিছু মতাদর্শ আছে, জান্নাতও দরকার নাই জাহান্নামও দরকার নাই, খালি আল্লাহরে চাই মাওলারে চাই, এটাও ভ্রান্ত মতবাদ। বলে যে জান্নাত দোজখসে মাই কিয়া করো, আর জুহে মাই তুজে দেখা করো, মাওলা তোমারে দেখতে চাই, তোমার সাথে দেখা করতে চাই, জান্নাতেরও দরকার নাই জাহান্নামেরও দরকার নাই। এটা হলো ভ্রান্ত মতবাদ, গোমরাহি। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত চাইতে বলছেন, জাহান্নাম থেকে পানা চাইতে বলছেন। কারণ মানুষের ভিতরে আল্লাহ পাক আতেফা আবেগ দিয়ে মানুষকে বানাইছেন। মানুষ এমন এক জিনিস, এরে আপনি ভালো ভালো জিনিসের লোভ দেখাইতে হবে, খারাপ জিনিসের ভয় দেখাইতে হবে, এটা মানুষের ফেতরত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার জান্নাতের বর্ণনা দিছেন। কত আয়াত যে আল্লাহ জান্নাতের বর্ণনা দিছেন, কত আয়াতে যে আল্লাহ জাহান্নামের ভয় দেখাইছেন, কারণ এটা মানুষের ফেতরত। আল্লাহ মানুষকে এইভাবে বানাইছেন, মানুষ নিয়ামত চায়, ভালো ভালো জিনিসের লোভ আছে মানুষের মধ্যে। দুনিয়াতে দেখেন যত মানুষ নাফরমানি করে, সুদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, যত মানুষের হক মারে, মানুষের সাথে জুলুম করে, যা করে কিসের জন্য করে? তার ভিতরে একটা লোভ আছে, সে ভালো বাড়ি চায়, ভালো গাড়ি চায়, ভালো সম্পদ চায়, এটা তার ভিতরে আছে, এগুলোর জন্য করে। আবার মানুষকে আপনি এটার খারাপ পরিণতি কি হইতে পারে এটার ভয়ও দেখাইতে হবে, তার ভিতরে ভয়ও আছে। এই জন্য আল্লাহ পাক প্রত্যেক নবীকে পাঠাইছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, মুবাশশিরাও ওয়া নাযীরা। প্রত্যেক নবী সুসংবাদ দেন, কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ শোনান, ওয়া নাযীরা সতর্ক করেন জাহান্নাম থেকে, আযাবে কবর থেকে, আযাবে হাশর থেকে, এগুলো থেকে মানুষকে সতর্ক করেন। কারণ মানুষটা হলো তার লোভ দেখাইতে হবে, তাকে সামনে কিছু দেখাইতে হবে, ভালো কিছু আছে, তারপরে সে কাজ করে, ভালো কিছু না থাকলে সে করবে না। মানুষের যদি আপনি কোন না জান্নাতের নাত নাই, তো দেখবেন যে হে আল্লাহর দিনের ধারের কাছে অনেক। এই জন্য মানুষের সামনে জান্নাতকে তুলে ধরা, জাহান্নামের ভীতি প্রদর্শন করা, এটা সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামের কাজ। কিন্তু কিছু মতবাদ এই সুন্না থেকে সরে গিয়ে বলে যে কিচ্ছু দরকার না, মাওলারে পাইলে সব হয়ে যাবে। মাওলারে তো পাইবেন ঠিক কথা, কিন্তু মাওলারে পাওয়ার জন্য জান্নাতের প্রত্যাশাও থাকতে হবে, জাহান্নামের ভয়ও। এই জন্য অনেকে মাওলারে পাওয়ার জন্য কোন দিকে খোঁজে, মাওলা কোন দিকে? মাওলারে খোঁজার জন্য বাঁশদড়ি উপরে উঠে, মাওলা কোন দিকে? উপরের দিকে, মাওলারে খুঁজতেছে, আমার মাওলা কই, আমার মাওলা কই, আমার মাওলারে খুঁজি, মাওলার জিকির করতে করতে উপরের দিকে যায়। আচ্ছা, মাওলার জিকির করতে করতে কোনোদিন কবরস্থানে নিচের দিকে ঢুকছে দেখছেন? কখনো দেখছেন? আবার ওই লোকটারে জিকির শেষ হলে জিজ্ঞাসা করিয়েন যে ভাই আল্লাহ কোথায়, মাওলা কোথায়? লোকটা বলবে কি, আল্লাহ সব জায়গায়। তা আল্লাহ যদি সব জায়গায় উপরে যেমন আছে নিচেও আছে না, তো তুমি মাওলারে খুঁজতে খুঁজতে উপরে উঠছো কেন? নিচের দিকে মাটি খুঁটে নিচের দিকে যাও, মাওলা তো নিচেও আছে। মাওলারে খোঁজার জন্য দৌড়াই কবরস্থানে, যে কবরের মধ্যে ঢুকে বসে থাকো যে মাওলা নিচের দিকেও আছে। কিন্তু দেখেন মানুষের ফিতরত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা, আল্লাহ উদ্দাকাশে উপরে, এজন্য মানুষ সবসময় মাওলারে খুঁজতে উপরে যায়। দোয়া করার সময় হাত কোন দিকে তোলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাওলা যদি চারের দিকে হয় তাহলে হাত তো চারের দিকে ঘুরবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এভাবে হাত ঘুরানোর কথা না, এটা হাত তো ঘুরে না, হাত খালি উপরের দিকে। অর্থাৎ আমার ফিতর সাক্ষ্য দিচ্ছে আমার মাওলা উপরের দিকে। আমি যে কথাটা বলতেছিলাম যে মাওলার সন্তুষ্টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবার মধ্যে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন জান্নাত চাওয়া জাহান্নাম থেকে পানা চাওয়া। এখন সর্বশেষ আরেকটা আলোচনা করে শেষ, সেই আলোচনাটা হলো জাহান্নামী মানুষের কিছু বৈশিষ্ট্য, জান্নাতি মানুষের কিছু বৈশিষ্ট্য। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে জান্নাতি মানুষের গুণাবলীও বর্ণনা করছেন, জাহান্নামী মানুষের গুণাবলীও বর্ণনা করছেন। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করছেন। কাদাফলাহাল মুমিনুন, এক নম্বর বৈশিষ্ট্য হলো ইমানদার হইতে হবে, মুমিন হইতে হবে। মুমিন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতি হইতে পারবে না, মুমিন ছাড়া কোনো লোক আসহাবুল জান্নাহ হইতে পারবে না। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, জান্নাতে মানুষের বৈশিষ্ট্য হলো নামাজি তো হবে হবে, নামাজের ভিতরে সলাতের ভিতরে খুশু খুজু থাকতে হবে। খালি নামাজই না, নামাজ তো পড়বে কিন্তু নামাজের ভিতরে খুশু থাকবে, খুজু থাকবে, একেবারে মনোযোগের সাথে সলাৎ কায়েম করবে। নামাজের ভিতরে দোকানের হিসাব করবে না, ব্যবসা বাণিজ্যের হিসাব করবে না, জায়গা জমিনের হিসাব করবে না। ওদিন একজন বলতেছিলেন যে এক জায়গায় নামাজ শুরু হয়েছে, তখন কয় হুজুর আপনার ভুল হয়েছে আজকে এক রাকাত, কেমনে বুঝছেন? আমার দোকান চারটা, চার রাকাতে চার দোকানের হিসাব করি, আজকে তিন দোকানের করছি, নামাজ শেষ হয়ে গেছে। তাহলে বোঝা যায় আপনার এক রাকাত কম হয়েছে, কারণ আমার আরেক আরেক দোকানের হিসাব বাকি রয়ে গেছে। চার রাকাতে চার দোকানের কাজ করি, তো তিনটা হয়েছে আরেকটা হয়নি, তাহলে এক রাকাত রয়ে গেছে। দেখবেন যে নামাজে দাঁড়ালে শয়তান এই হিসাব নিকাশ দুনিয়া বিজাজ সব আমাদের সামনে এনে দেয়। আল্লাহ পাক বলেন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো এরা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এরা নামাজের ভিতরে সলাতের ভিতরে খুব খুশু খুজু থাকে, কারণ সলাতটা এদের কাছে প্রশান্তিদায়ক। নামাজে দাঁড়ালে এদের কাছে এত আরাম লাগে, এত শান্তি লাগে, এটা দুনিয়ার আর কোন কাজের মধ্যে এরা এত শান্তি এত তৃপ্তি পায় না। এজন্য সলাৎ কায়েম না করলে এটা জাহান্নামী মানুষের এক নম্বর বৈশিষ্ট্য। জাহান্নামী মানুষের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক সূরা আল মুদাসসিরের 42 থেকে 48 নম্বর আয়াতে এক নম্বর জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর বৈশিষ্ট্য হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে নামাজি হওয়া জান্নাতি মানুষের বৈশিষ্ট্য, আর নামাজি না হওয়া এটা কার বৈশিষ্ট্য? নামাজি হওয়া মানে কি? জুমার দিন নামাজ পড়া, ঈদের দিন নামাজ পড়া। নামাজি হওয়া মানে, মুসল্লি হওয়া মানে ফি সলাতিহিম দাইমুন, দাইমী ভাবে দৈনিক পাঁচ ওয়াক্ত সলাৎ কায়েম করা মানে মুসল্লি। জুমার দিন মুসল্লি না, জুমার নামাজ পড়তে গেছে পাঁচ আর সাত দিন পড়ে না, ঈদের নামাজ পড়তে গেছে, জানাজার নামাজ পড়তে গেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লি বলেননি। এরা হলো বিভিন্ন মতলবে যায়, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে যায়। শুক্রবারে যারা যায় এদের একটা উদ্দেশ্য থাকে। কেউ কেউ মনে করে তিন জুমা না গেলে মুসলমানের খাতায় আর নাম থাকে না, এজন্য হাজিরাটা দিতে যায়, মুসলমানের খাতায় নাম লেখাইতে যায়। খাতাইটা কার কাছে? যে খাতায় হাজিরা দিতে হয়, এইরকম কোন খাতা এরকম কোন হাজিরা নাই যে আপনি ফরজ নামাজের খবর নাই, হের জুমার নামাজের কি গুরুত্ব? যার ফরজের খবর নাই তার জুমার কোনো গুরুত্ব নাই, যে বিয়ে করে নাই তার তালাকের কোনো গুরুত্ব নাই, বিয়ে হইলে না তালাক হইব, যার বিয়ে হয় নাই হে যদি 100 বার তালাক দে, এর কোনো তালাকের কোনো মাসালা নেই। আগে বিয়ে সহি হইতে হইব, তারপরে তালাকের মাসালা আসবে। আগে 5 ওয়াক্ত সলাত আসবে, তারপরে জুমার মাসালা, তারপরে জুমা আসবে। 5 ওয়াক্ত নামাজ নাই, তার জুমার কি গুরুত্ব? তার কোন জুমার গুরুত্ব? আল্লাহর ঘরে শেখ মোহাম্মদ নিসা আলী আল উসাইমিন রাহমাহুল্লাহ, শেখ আলবানী রাহমাহুল্লাহ একটা মাসালা বলছেন, আল্লাহর ঘরে বাইতুল্লাহর তাওয়াফ করতে হয় 7 চক্কর। কেউ যদি 5 চক্কর করে ছেড়ে দিছে আর 2 চক্কর করে নেই, সে কোনো সওয়াব পাবে না, জিরো পাবে। এটা তার এক তাওয়াফ হয় নাই, টোটালি বাদ। আবার তাকে নতুন করে 7 বার করতে হবে। সাফা মারওয়া সাই 7 বার করতে হয়। কেউ 5 বার করছে, 6 বার করছে, করে কোনো কারণে বাদ দিয়ে দিছে, চলে গেছে, আরেকবার করে নাই। এইখানে কোনো নাম্বারে পায় নাই, কোনো সওয়াবে পায় নাই, তাকে আবার নতুন করে 7 বার করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত সলাতকে এক সূত্রে গেঁথে দিয়েছেন। 5 ওয়াক্ত সলাত মিলে একবার সলাত হয়েছে, মানে 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক সালাত পরস করছেন কয়বার? 5 বার। আপনি 5 বার আদায় করবেন, এই 5টা মিলে একটা সালাত হয়েছে। এই 5টার মধ্যে আপনি একটা করেন নাই, আপনার সবগুলা বাতিল। 5টা সবগুলা করবেন তখন আপনার পূর্ণ সালাত হয়েছে। খামসা মাররাত, 5 বার। ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন খামসা মাররাত, মানে এই খামসার সাথে একটা আরেকটার সাথে রিলেশন আছে, এই জন্য 5 নির্দিষ্ট করা হয়েছে। আপনি 1 মাসের হিসাব করলে কয় ওয়াক্ত হয় বলেন তো? ডেলি 5 ওয়াক্ত করি, 30 দিনে কয় ওয়াক্ত হয়? 150। যে 150 ওয়াক্ত, কিন্তু কোনো হাদিসে কোনো আয়াতে এরকম আসে নাই যে প্রতি মাসে 150 ওয়াক্ত, 150 বার, এই হিসাব আসে নাই। অথবা আসে নাই, 7 দিনে যদি আপনি 5 বার করে করেন 35 বার, তাহলে সপ্তাহে 35 বার, এরকম হাদিসও আসে না। আসতে কি? দৈনিক দিন এবং রাত্রিতে খামসা মাররাত 5 বার, অর্থাৎ এটার ন্যূনতম হিসাব হলো 5। 5-এর নিচে এটার কোনো হিসাব নেই, 5-এর নিচে হলে এটার হিসাব নাই। এই জন্য যে লোকটা জুমার নামাজ পড়ছে, হে এক পড়ছে, আরো সাইন নেই তার। মিনিমাম যদি ওই দিনের ফজিলত পাইতে হয় তাহলে ওই দিন তার 5 হইতে হবে। শুক্রবার দিন ফজর হইতে হবে, জোহর হইতে হবে, আসর হইতে হবে, মাগরিব হইতে হবে, এশা হইতে হবে, এই 5টা হইলে সে ন্যূনতম স্বভাবটা পাবে। যার ফজরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, খালি আছে মাঝখান দিয়ে জুমা, সে জিরো পাইছে। কারণ সে নামাজ পড়তে যায় নাই, সে গেছে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। সামনে মসজিদ কমিটির নির্বাচন, সবাই কবে যে হেতা তো না আমার মসজিদে আসে না, হেতারে কমিটিতে রাখা যায় না, বাস হে শুক্রবারে যে একটু দেখাই আসতে হইব সবাই, হে যে মসজিদে আসছে, আবার দেখবেন আসবো সবার শেষে মানুষের ডিঙ্গে ডিঙ্গে সামনে চলে গেছে, কারণ মানুষের দেখাইতে হইব, হে যে আসছে মানুষ দেখলো কেমনে। আবার কিছু মানুষ হচ্ছে আগে আসছে, আসে চুপ করে এক জায়গাতে বসে রয়েছে, না কেউ দেখে নাই, হে মাঝখান দিদি কথা কয়, কথা বলে এই জন্য যাতে সবাই বুঝতে পারে যে অমুক ভাই কিন্তু আছে, কারণ সে তো নিয়মিত আসে না, আসছে সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন, সে যে মসজিদে আসছে এটা তো মানুষ জানতে হবে। তাহলে বোঝা যায় সে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আসে নাই। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হলে সে দৈনিক 5 ওয়াক্ত পড়ত। এই জন্য আমার যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত সলাতকে নিজের জীবনের সাথে সংমিশ্রিত করে নিতে হবে। যেমন দৈনন্দিন প্রতিদিন খাবার লাগে, গোসল লাগে, বিভিন্ন রুটিন আমাদের কাজগুলো যেমন দৈনন্দিন লাগে, আল্লাহর এই ইবাদতটাকে, সালাতটাকেও আমাদের দৈনন্দিন কাজের সাথে মিশিয়ে ফেলতে হবে। এটাকে খাবারের মতো ভালোবাসতে হবে। ইমাম ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহি বলছেন, মহব্বতটা কয়েক রকমের। একটা হলো খাবারের মহব্বত, আরেকটা হলো ওষুধের মহব্বত, আরেকটা হলো অনেক সময় শত্রুর সাথেও মহব্বত হয়। 3 রকমের মহব্বত আছে। একটা হলো খাবারের সাথে আমাদের একটা ভালোবাসা জন্মে, মহব্বত জন্মে। এই ভালোবাসাটা প্রতিদিন নিয়মিত দেখবেন, কিছুক্ষণ পরে না খাইলে আপনি খাবারের ভালোবাসার বিচ্ছেদে ক্লান্ত হয়ে গেছেন। খাবারের সাথে ভালোবাসা লাগবেই আপনার, কিছুক্ষণ পরে পরে খাবারকে ভালোবাসতে হবে। খাবারের সাথে আপনার একটা কঠিন মহব্বত, খাবার ছাড়া আপনি থাকতে পারেন না। আরেকটা মহব্বত আছে ওষুধের সাথে মহব্বত, এটা কিন্তু আপনি নিয়মিত খান না, যখন দরকার হয় তখন খান, যখন দরকার নাই তখন খান না। দরকার হলে কিন্তু বসে থাকেন না, ওষুধ না খায়, খাইতে হয়, মহব্বত করতে হয়। আপনি চাইলেও মহব্বত করতে হয়, না চাইলেও মহব্বত করতে হয়। আবার খাওয়ার সময় ইচ্ছা করি মহব্বত বেশি করি, বেশি খান না, মাত্রা পরিমাণ খান। ডাক্তার এক চামচ কইছে দুই চামচ খান না, ডাক্তার দৈনিক একটা কইছে তিনটা খান না, তাহলে মহব্বতটা এখানে সীমিত আকারে খুব একবারে মাফা মাফা মহব্বত। আরেকটা মহব্বত আছে যে এই বিষের সাথে মহব্বত, যে আমরা এটা থেকে দূরে থাকি, তো খবরদার এটা থেকে দূরে থাকতে হবে, এটা খাইলেই মারা যাবে, এটা খাইলেই ক্ষতি হবে, এটা থেকে দূরে থাকে। আবার কিছু কিছু মহব্বত আছে যে অমুকের ভয়ে, অত্যাচার নির্যাতনের ভয়েও মাঝে মাঝে মহব্বত করতে হয়, সালাম দিতে হয়, ভয়েও সালাম দিতে হয়, এরকম আছে না? ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ বলেছেন বিভিন্ন ধরনের মহব্বত থাকে, তবে এই নামাজের সাথে একজন মুমিনের মহব্বতটা হবে খাবারের মতো। তার বডিকে যেমন দৈনিক পাঁচবার খাবার দিতে হয়, তার রুহকে দৈনিক পাঁচবার খাবার দিতে হবে। একজন সুস্থ মানুষের দৈনিক পাঁচবার খাইতে হয়, এটা জানেন তো? ডায়াবেটিসের বইগুলো দেখবেন, ডায়াবেটিস রোগীদের বই আছে না, ওই বইয়ের মধ্যে খাদ্য তালিকা আছে, দৈনিক পাঁচবারের খাদ্য তালিকা আছে, পাঁচবার খাইতে হয় সুস্থ মানুষের দৈনিক পাঁচবার। তিনবার খাইবেন আর দুইবার খাবারের মাঝখান দিয়ে দিয়ে একটু হালকা নাস্তা করতে হবে, পাঁচবার। তাহলে শরীর সুস্থ রাখার জন্য যেমন পাঁচবার, আপনার আমার রুহকে ইমানকে সুস্থ রাখার জন্য পাঁচবার নামাজ। আবার যদি কোনো না পাঁচ বেলা সমান খামো, দুপুরে যা খামো, সকালেও তা খামো, রাত্রেও তা খামো, বিকেল বেলার নাস্তায়ও তা খামো, আর এগারোটার নাস্তায়ও তা খামো, তা কিন্তু হবে না। কোনো বেলায় কম খান, কোনোটা বেশি খান। আল্লাহ রাব্বুল্লাহ আলমিন রুহের খোরাকটাকেও কোনো ওয়াক্তে বেশি দিচ্ছেন, কোনো ওয়াক্তে কম দিচ্ছেন, কোনোটা খাবারের মতো, কোনোটা নাস্তার মতো। দেখেন দুপুরে খাবার খান সবচেয়ে বেশি, কি বলেন? জোহরের নামাজ সবচেয়ে বেশি, বেশি না? জোহরের নামাজ কয় রাকাত? পরজ চার রাকাত, আবার সুন্নতে মুয়াক্কাদা আছে ছয় রাকাত, আর কোনো ওয়াক্তে সুন্নতে মুয়াক্কাদা ছয় রাকাত নাই, জোহরেই বেশি। জোহরের যেমন শারীরিক খাবারটা বেশি, রুহের খাবারটা, ইমানের খাবারটাও জোহরে বেশি লাগে। আবার আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এটাকে দেখেন কোনো ওয়াক্তে কম, কোনো ওয়াক্তে বেশি, এটাও একটা সায়েন্টিফিক, যে সায়েন্স সম্পর্কে আমরা এখনো জানি না। মানে রুহকে সুস্থ রাখতে হলে, ইমানকে সুস্থ রাখতে হলে এই নামাজগুলোর হেফাজত করতে হবে। এই জন্য আল্লাহ পাক এই জান্নাতি মানুষের দুই নম্বর বৈশিষ্ট্য খুশু বলছেন, সাথে সাথে আল্লাহ পাক খুশুর মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই। এরপর আরো একটা গুণ বলছেন, সলাতের হেফাজতকারী, ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, খালি খুশু খুজু না, সলাতের হেফাজত করে। মানে সলাৎ ছাড়া জান্নাতি মানুষের কল্পনা করা যায় না। এরপরে ওয়াল্লাযীনাহুম আনিল লাগবে মুরিদুন, বেহুদা কথাবার্তা, বেহুদা কাজ কারবার, গান বাজনা, বাদ্যযন্ত্র, এগুলো থেকে দূরে থাকে। গান বাজনা হারামের, এটাও দলিল। কেউ কেউ মনে করে এখানে তো গান বাজনার কথা কয় নাই, এখানে কইছে বেহুদা নিরর্থক। এই যে লাগবুন, লাহবুন শব্দটা কোরআনে যত জায়গায় ব্যবহার হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন এটা দ্বারা গান বাজনাকেও বোঝানো হয়েছে, কারণ গান বাজনাটা একটা বেহুদা জিনিসের অন্তর্ভুক্ত। এটা মুমিনের জীবনে কোনো দরকার নাই, এটার কোনো প্রয়োজনীয়তা নাই, এটা বেহুদা। একজন জান্নাতি মানুষ এগুলো থেকে দূরে থাকে। তারপরে ওয়াল্লাযীনাহুম লিজ্জাকাতে ফাঈলুন, এরা ঠিকমতো সবসময় জাকাত আদায় করে। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য, এরা এদের যৌবনকে হেফাজত করে, এরা এদের যৌবনের হেফাজত করে, কোনো জেনা, ব্যভিচার, অশ্লীলতার সাথে জড়িত হয় না। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য, এরা আমানতদার হয়, আমানত ঠিক মতো আদায় করে, ওয়াদা ঠিক মতো রক্ষা করে। আল্লাহ পাক বলছে এই কাজগুলো যারা করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন, আল্লাহ পাক এদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার সূরা আল ফুরকানের মধ্যে আল্লাহ পাক অনেকগুলো সিফাত বলছেন, অনেক সূরায় দেখবেন কোরআনে কারিমে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য আছে। আবার জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য একটা হলো নামাজ না পড়া, আর একটা হলো ওয়ালাম নাকুনুতিউমুল মিসকিন, আমরা যাকাত দিতাম না, মিসকিনকে খাওয়াইতাম না, তার অর্থ হলো যাকাত দিতাম না, মানুষকে খাওয়ানো, মানুষকে দান সাদাকা করা, এগুলো থেকে আমরা দূরে থাকতাম। আর কি করতাম? ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা কারো কাছে কিছু শুনলে এটা বলে বেড়াইতাম, প্রচার করতাম। সত্য মিথ্যা যাচাই করতাম না, খুঁজে দেখতাম না আসলে কি। কানে সিলে কান নিয়ে গেছে, কান আছে কিনে ধরে দেখি না। একজন আসে কেছে, এ মিয়া তোমার তো কানটা সিলে নিয়ে গেছে। আহারে আমার কানটা সিলে নিয়ে গেছে, বিশ্বাস করে ফেলছে, ধরে দেখে নাই কানটা যে সাথে আছে। একজন আসে কে, মিয়া তোমার স্ত্রী বিধবা হয়ে গেছে, কান্না শুরু করছে। আহারে আমার বোটা বিধবা হয়ে গেছে, অল্প বয়সে বিধবা হয়ে গেছে, আহারে কান্দে বসে বসে। সবাইকে, এ মিয়া তুমি থাকতে বো কেমনে বিধবা হয়। এরকম দেখবেন সমাজে এরকম অনেক মানুষ আছে, আসি কয় বিশ্বাস করে বসে থাকে। সকালবেলা খালি চা দোকানে যায় কই আসবেন, সকালবেলায় একটু করে কইবেন যে আজকে অমুকের বাড়িতে অমুকের মেয়ে এটা অমুকের সাথে কথা কইছে, বাস এ খালি এটা কই আসবেন দোকানে যাই। একটু পরে দেখবেন এটা পুরা গ্রাম শাড়ি, ওই রুস্তমপুর বদরপুর শাড়ি, এটা ফরিদগঞ্জ শাড়ি, সাতপুর পর্যন্ত পৌঁছে গেছে। মানে শুনছে, আর কিছু মানুষ থাকে কান লাগাই থাকে, ওই দোকানে কি কইতেছে, এই দোকানে সাইড দোকানের মাঝখানে বসে, সাইডের দিকে কান খাড়া আছে, কোন দোকানে মানুষ কি আলাপ করতেছে সব ঢুকাইতেছে, ঢুকে একটু পরে এবার প্রচার করা শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই আসমান, কোন ব্যক্তি গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে তা বলে বেড়ায়, যা শুনে তাই প্রচার করে বেড়ায়। এটা হলো গুনাহগারের জন্য, পাপী হওয়ার জন্য, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। এটাও জাহান্নামী মানুষের একটা বৈশিষ্ট্য, কারণ এরকম বলার দ্বারা, প্রচার করার দ্বারা অনেক ক্ষতি হয়, অনেকের মান সম্মানের ক্ষতি হয়, অনেকের অনেক কিছুর ক্ষতি হয়। এগুলো জাহান্নামীদের একটা কারণ। আরেকটা হলো ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখেরাতের ব্যাপারে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম, আখেরাত হবে কেয়ামত হবে এগুলো আমরা বিশ্বাস করতাম না। এরকম অনেক বৈশিষ্ট্য আল্লাহ এবং আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, আলহামদুলিল্লাহ অনেক সময় হয়েছে, আপনারা অনেক মনোযোগের সাথে এই কোরআনে কারিমের তাফসির শোনার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াতে কারিমের আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত রকমের শিরক কুফর নেফাক থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। এই তাফসিরুল কোরআন মাহফিলে যাহা আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।